পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, চ্যাপ্টার 19, পৃষ্ঠা 237, যুদ্ধ ও নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল অন ফায়ার অ্যান্ড নিউট্রালিটি। আন্তর্জাতিক আইনের ইতিহাস পর্যালোচনা পর্বে আমরা লক্ষ্য করেছি যে প্রাচীন যুগের আন্তর্জাতিক আইনের সময়কাল থেকে বিংশ শতাব্দীর প্রারম্ভিক পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক বিরোধ নিরসনে শক্তির ব্যবহার অবৈধ বলে বিবেচিত হতো না। আধুনিক আন্তর্জাতিক আইনে মূলত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে শক্তির প্রয়োগের উপর বিধিনিষেধ আরোপ করা হয় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে স্বীকৃত হয়। পূর্বে শক্তির প্রয়োগ যখন অবৈধ ছিল না, তখনও শক্তির প্রয়োগ কতটা নিয়ন্ত্রিত ও সীমিত রাখা যায় তা নিয়ে মানব সমাজ চিন্তা করেছে এবং নানা ধরনের পদক্ষেপও গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, সেই প্রাচীনকালে সুমেরীয়দের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলা হতো। সে সময়কার যুদ্ধে শত্রুপক্ষের সংবাদ বাহকরা বিশেষ সুবিধা ভোগ করত এবং শান্তি চুক্তি স্বাক্ষরের একাধিক ঘটনার প্রমাণ পাওয়া যায়। একইভাবে ব্যাবিলনের সম্রাট হাম্মুরাবি প্রণয়ন করেন এক সংহিতি কোড, যাতে মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার বিধান রাখা হয়। এই সংহিতির শুরুতেই উল্লেখ করা হয় যে এর উদ্দেশ্য হচ্ছে সবলের নির্যাতন হতে দুর্বলদের রক্ষা করা। একই ধরনের প্রথা চালু ছিল মিশরীয়দের মধ্যেও। যে সাতটি কাজকে প্রকৃত দয়া ট্রু মার্সি বলে উল্লেখ করা হতো সেগুলো হলো ক্ষুধার্তকে অন্ন প্রদান, তৃষ্ণার্তকে পিপাসা মেটানো, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান, পরিব্রাজককে আশ্রয় প্রদান, বন্দীদের মুক্তি প্রদান, অসুস্থদের চিকিৎসা করা এবং মৃত ব্যক্তিকে দাফন করা। ইতিহাসে বিভিন্ন জাতির মধ্যে এরূপ বহু দৃষ্টান্ত আছে যার মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত বিধানাবলী ধীরে ধীরে নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে আন্তর্জাতিক মানবিক আইনে রূপান্তরিত হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের এই দিকটি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এবং যার নাম যুদ্ধ সংক্রান্ত আইনের মানবিকীকরণের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি হচ্ছেন হেনরি ডুনান্ট। মূলত তারই উদ্যোগে এবং পৃষ্ঠপোষকতায় 1864 সালে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের কষ্ট দূরীকরণ সংক্রান্ত কনভেনশন, জেনেভা কনভেনশন অন দি অ্যামেলিওরেশন, AMELIORATION অব দ্য কন্ডিশন অফ আউন্ডেড আর্মিজ ইন দ্য ফিল্ড। পরবর্তীতে 1899 এবং 1907 সালে হেগ কনফারেন্সে যুদ্ধ সংক্রান্ত বিধানাবলীতে সংহিতিবদ্ধ করা হয়। মূলত এই হেগ কনফারেন্সেই স্থল ও নৌ যুদ্ধ সংক্রান্ত বেশ কয়েকটি কনভেনশন গৃহীত হয় যা অদ্যাবধি এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভিত্তি হিসেবে স্বীকৃত। বর্তমানে আন্তর্জাতিক মানবিক আইন বলতে প্রধানত 1949 সালে জেনেভাতে স্বাক্ষরিত রেড ক্রস কনভেনশন গুলোকে বোঝানো হয়ে থাকে। এগুলো হলো: 1. যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈন্যদের নিরাপত্তা সংক্রান্ত জেনেভা কনভেনশন। 2. সমুদ্রে যুদ্ধরত জাহাজের আহত অসুস্থ সৈন্য ও নিমজ্জিত জাহাজের সৈন্যদের নিরাপত্তা সংক্রান্ত জেনেভা কনভেনশন। 3. যুদ্ধবন্দীদের নিরাপত্তা সংক্রান্ত জেনেভা কনভেনশন। 4. যুদ্ধকালীন সময়ে বেসামরিক জনগণের নিরাপত্তা সংক্রান্ত জেনেভা কনভেনশন। প্যারা: এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 1949 সালে প্রথমবারের মতো যুদ্ধকালীন সময়ে বেসামরিক জনগণের নিরাপত্তার বিষয়টি সংযোজিত হয় এবং আন্তর্জাতিক মানবিক আইনে এটি একটি নতুন মাত্রা যোগ করে। পরবর্তীতে 1977 সালে 1949 সালের কনভেনশন সমূহের অতিরিক্ত আরও 2টি প্রোটোকল গৃহীত হয়। এই অতিরিক্ত প্রোটোকলগুলো স্বাধীনতা যুদ্ধ, ভাড়াটে শূন্য, বর্ণবাদ ইত্যাদি অবস্থায় মানবাধিকার রক্ষার জন্য বিশেষভাবে বর্ণিত হয়েছে। প্রথম অতিরিক্ত প্রোটোকলটি আন্তর্জাতিক সশস্ত্র বিরোধে ক্ষতিগ্রস্তদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রণীত এবং দ্বিতীয় প্রোটোকলটি আন্তর্জাতিক সশস্ত্র বিরোধে ক্ষতিগ্রস্তদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রণীত। প্রথম প্রোটোকলটি শুধু আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধের ক্ষেত্রেই নয়, এটি সেই সকল সশস্ত্র বিরোধের ক্ষেত্রেও প্রযোজ্য যেখানে জনগণ উপনিবেশবাদের বিরুদ্ধে বা বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে বা বর্ণবাদী শাসনের বিরুদ্ধে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত। দ্বিতীয় প্রোটোকলের নাম থেকেই বোঝা যায় যে প্রথম প্রোটোকলটি যে ক্ষেত্রে প্রযোজ্য নয়, দ্বিতীয়টি সেক্ষেত্রেই প্রযোজ্য। তবে এটি অভ্যন্তরীণ গোলযোগ, যেমন দাঙ্গা বা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বা অনুরূপ ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা সেগুলোকে সশস্ত্র বিরোধ হিসেবে গণ্য করা যায় না। প্যারা আন্তর্জাতিক মানবিক আইন প্রধানত যুদ্ধ অবস্থায় তার কার্যকারিতা প্রদান প্রকাশ করে। আধুনিক আন্তর্জাতিক আইন সকল ধরনের আগ্রাসী যুদ্ধকে বেআইনি হিসেবে ঘোষণা করেছে। তথাপি আমরা জানি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ একটি বাস্তবতা। দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবস্থার সৃষ্টি হলে তা কিছু নির্দিষ্ট আইনগত ফলাফলের জন্ম দেয়, যেমন ক কূটনৈতিক ও কনসুলার সম্পর্কের অবসান ঘটে, খ যুদ্ধরত রাষ্ট্র ও তাদের নাগরিকদের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব কোন নিরপেক্ষ রাষ্ট্রের উপর বর্তায়, গ যুদ্ধরত রাষ্ট্রের ভূখণ্ডে অবস্থিত শত্রু রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে নানা ধরনের বিধি আর নিষেধ আরোপিত হয়, ঘ যুদ্ধের শুরু হওয়া মাত্র যুদ্ধরত রাষ্ট্রসমূহ দ্বারা স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি সমূহের উপর বিরূপ প্রতিঘাত পরিলক্ষিত হয়। প্যারা এছাড়াও যুদ্ধের কারণে যুদ্ধরত রাষ্ট্রসমূহের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক চুক্তি সমূহের কার্যকারিতা লোপ পায় বা সেগুলো রহিত হয় এবং যুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তি সমূহের কার্যকারিতা শুরু হয়। যুদ্ধ অবস্থার সঙ্গে যুদ্ধক্ষেত্রে থিয়েটার অব ওয়ার ধারণাটি নিবিড়ভাবে জড়িত। যুদ্ধক্ষেত্র বলতে যুদ্ধরত উভয় রাষ্ট্র বা যে রাষ্ট্রসমূহের স্থল নৌ ও আকাশ সীমানা এবং উন্মুক্ত সাগর ও তার উপরে অবস্থিত আকাশ সীমানাকে বোঝানো হয়, যেখানে যুদ্ধরত রাষ্ট্রসমূহ তাদের সামরিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তবে স্মরণে রাখা প্রয়োজন যে কোনো নিরপেক্ষ রাষ্ট্রের স্থল নৌ বা আকাশ সীমানাকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা একান্তভাবেই নিষিদ্ধ। নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। নিরপেক্ষতার মূল অর্থ হচ্ছে অন্য কোন রাষ্ট্রসমূহের মধ্যে চলমান বিরোধে অংশগ্রহণ না করা। নিরপেক্ষতার আইনগত মর্যাদা এমনই যে যুদ্ধরত কোন রাষ্ট্রকে সহায়তা প্রদান করা যেমন নিষিদ্ধ, তেমনি যুদ্ধরত রাষ্ট্রসমূহ নিরপেক্ষ রাষ্ট্রের নিরপেক্ষতাকে সম্মান করতে বাধ্য। যে কোনো নিরপেক্ষ রাষ্ট্র কর্তৃক নিরপেক্ষতা সংক্রান্ত একটি ঘোষণা প্রদান করা বাঞ্ছনীয়। যদিও নিরপেক্ষ রাষ্ট্র যুদ্ধরত কোনো রাষ্ট্রকে সহায়তা প্রদান থেকে বিরত থাকতে বাধ্য, এর অর্থ এই নয় যে নিরপেক্ষ রাষ্ট্রের কোনো নাগরিক যুদ্ধরত কোনো রাষ্ট্রকে না সাহায্য করলে তা রাষ্ট্রের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে। এর কারণ বোধ করি এই যে স্বেচ্ছাসেবী বা ভাড়াটে সৈন্যদের অংশগ্রহণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় না। যুদ্ধের সময় একটি রাষ্ট্র যেমন নিরপেক্ষ হিসেবে ঘোষণা দিতে পারে, ঠিক তেমনি ভাবে কোনো রাষ্ট্রকে স্থায়ীভাবে নিরপেক্ষ করার অবকাশ রয়েছে। অনেক সময় কোনো আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে রাষ্ট্রের নিরপেক্ষতা কোনো বাধা হিসেবে খাড়া হতে পারে কিনা তা বিতর্কের সূত্রপাত ঘটাতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 48 অনুসারে এক, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তসমূহ পালন করার জন্য যে কর্মপন্থা অবলম্বন করা প্রয়োজন হবে তা নিরাপত্তা পরিষদের নির্দেশ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য বা কিছু সংখ্যক কর্তৃক কার্যকর করা হবে। দুই, এই সিদ্ধান্ত জাতিসংঘের সদস্যগণ কর্তৃক সরাসরি অথবা তাদের সদস্যভুক্তি রয়েছে এরূপ উপযুক্ত আন্তর্জাতিক সংস্থাসমূহের কাজের মধ্য দিয়ে পালিত হবে। প্যারা এক্ষেত্রে নিরপেক্ষ রাষ্ট্রের কি ভূমিকা হবে, এই অবস্থাটি আরো স্পষ্ট করে বোঝানো যেতে পারে। কুয়েত দখলের পর জাতিসংঘ ইরাকের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়, কোন নিরপেক্ষ রাষ্ট্র এই সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য কি না। অস্ট্রিয়া নিরপেক্ষ রাষ্ট্র হওয়া সত্ত্বেও মনে করে যে জাতিসংঘের সদস্য পদ এবং সনদের 48 নং অনুচ্ছেদ তার নিরপেক্ষতাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করে না, তাই অস্ট্রিয়া জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ না করে। অন্যদিকে সুইজারল্যান্ড মনে করে যে অনুচ্ছেদ 48 অনুসারে কোনো সদস্য রাষ্ট্র যদি জাতিসংঘের সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নাও করে তথাপি সনদের 49 অনুচ্ছেদ অনুসারে সদস্য রাষ্ট্রসমূহ এমন কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বাধ্য যা স্পষ্টতই তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে এবং এই যুক্তিতেই সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ প্রার্থিতা থেকে তাকে বিরত রেখেছিল। অবশ্যই অধুনা সুইজারল্যান্ডের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে এবং এটি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে। প্যারা রাষ্ট্রীয় আচরণ স্টেট প্র্যাকটিস ব্যাখ্যা করলে কোনো আন্তর্জাতিক সংগঠন কর্তৃক যুদ্ধরত রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ সদস্য রাষ্ট্র যে ধরনের আচরণ করতে পারে তা হলো: এক, বিরত থাকার দায়িত্ব; দুই, বিরোধ নিরসনের দায়িত্ব; তিন, মৌনসম্মতের দায়িত্ব। প্যারা সমকালীন আন্তর্জাতিক আইন অনুসারে এর কোনোটি রাষ্ট্র নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয় না। তবে একথাও বলা প্রয়োজন যে নিরপেক্ষ রাষ্ট্র তার নিরপেক্ষতা রক্ষা করার উদ্দেশ্যে তার নিকট সম্ভব সকল পন্থা এমনকি সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে এবং তা কখনই নিরপেক্ষতার লঙ্ঘন বলে মনে করা হয় না। যুদ্ধ পরিচালনার আইন আন্তর্জাতিক আইন অনুসারে আন্তরাষ্ট্রীয় বিরোধ নিরসনের উপায় হিসেবে যুদ্ধকে যদি এড়ানো সম্ভব নাই হয় তাহলে যুদ্ধ এমনভাবে পরিচালনা করতে হবে তা যেন শুধু সশস্ত্র বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনো ক্ষেত্রেই বেসামরিক জনগণের ক্ষেত্রে ব্যবহৃত না হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন যোদ্ধা কম্ব্যাটেন্ট COMBATANT এবং অযোদ্ধা নন কম্ব্যাটেন্ট এর মাঝেখানে সুনির্দিষ্ট পার্থক্য নির্ণয় করেছে। 1949 সালের কনভেনশন অনুসারে সকল যোদ্ধাই বৈধ যদি ক তার এমন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয় যিনি তার অধীনস্থদের জন্য দায়িত্বপ্রাপ্ত, খ দূর থেকে শনাক্তযোগ্য কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করে, গ, প্রকাশ্যে অস্ত্র বহন করে, গ, যুদ্ধের আইন ও প্রথা অনুসারে তাদের যুদ্ধ পরিচালনা করে। প্যারা ভাড়াটে সৈন্যরা এমনকি যদি তারা উপরোক্ত শর্ত সমূহ পূরণ করে বৈধ যোদ্ধা হিসেবে স্বীকৃত নয়। 1977 সালের অতিরিক্ত প্রোটোকল এই দিকটি স্পষ্ট করেছে। পূর্বেই বলা হয়েছে যে 1949 সালের কনভেনশন সমূহ যুদ্ধাহত অসুস্থ ও বেসামরিক জনগণের স্বার্থ সংরক্ষণে গৃহীত ও প্রণীত হয়েছে। উপরোক্ত কনভেনশন সমূহ বিশেষ করে যে ধরনের আচরণ স্পষ্টতই নিষিদ্ধ করেছে তা হল ক জীবন ও ব্যক্তি সত্তার বিরুদ্ধে সন্ত্রাস, বিশেষ করে যে কোনো ধরনের হত্যা, অঙ্গচ্ছেদ, নিশ্চরণ এবং নির্যাতন; খ জিম্মি হিসেবে আটক করা; গ ব্যক্তিগত মর্যাদা হানিকর আচরণ, বিশেষ করে অপমানজনক ও মর্যাদা হানিকর আচরণ; এবং ঘ নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত আদালতের রায় ব্যতিরেকে দণ্ড প্রদান ও তা কার্যকরকরণ। উপরের এই সব বিধিনিষেধ যুদ্ধবন্দীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। প্যারা যুদ্ধ ঘোষণার মাধ্যমে যেমন যুদ্ধ অবস্থার সৃষ্টি হয় তেমনি ভাবে ঘোষণার মাধ্যমে যুদ্ধ অবস্থার অবসান ঘটানো যেতে পারে। অন্য আরো যে পন্থা যুদ্ধ অবস্থার অবসান ঘটাতে পারে তা হচ্ছে: ক শর্তহীন আত্মসমর্পণ, খ সাময়িক যুদ্ধবিরতি চুক্তি, গ শান্তি চুক্তি সম্পাদন। অবরোধ প্যারা অবরোধ যুদ্ধকালীন সময়ে অবরোধ আরোপ একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। অবরোধ এমনকি শান্তিকালীন সময়ে আরোপিত হতে পারে, তবে মনে রাখা প্রয়োজন যে অবরোধ শুধুমাত্র যুদ্ধরত শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে আরোপিত হতে পারে এবং তৃতীয় রাষ্ট্রের বৈধ স্বার্থকে ক্ষুণ্ণ করতে পারে না। এই নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে ওরিয়েন্টাল নেভিগেশন কোম্পানি ক্লেইমস 1928 মামলায়, যা পরবর্তীতে আরো স্পষ্টভাবে সুদৃঢ় হয়েছে 1953 সালের চায়না মিউচুয়াল ট্রেডিং কোম্পানি ভার্সাস আমেরিকান প্রেসিডেন্ট লাইন্স মামলায়। শেষোক্ত এই মামলার সিদ্ধান্তে আদালত সুস্পষ্টভাবে ঘোষণা করে যে শান্তিপূর্ণ অবরোধ শুধুমাত্র অবরুদ্ধ জাহাজের বিরুদ্ধে হতে পারে, তৃতীয় রাষ্ট্রের জাহাজের বিরুদ্ধে নয়। এমনকি এক্ষেত্রেও সব ধরনের জাহাজের ক্ষেত্রে অবরোধ বৈধ হবে বলে মনে করার কোনো কারণ নেই। এখানে 1900 সালের PAQUET প্যাকেট হাভানা মামলা স্মরণ করা যেতে পারে। মামলা দ্য প্যাকেট PAQUETE প্যাকেট হাভানা কেস, প্যাকেট হাভানা মামলা USSC 1900 ঘটনা। 1898 সালে চীন আমেরিকা যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী লোলা ও প্যাকেট হাভানা নামক দুটো জাহাজ আটক করে। কিউবান বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকের মালিকানাধীন ওই স্প্যানিশ পতাকাবাহী এই জাহাজ দুটো কিউবার উপকূলীয় ও জলভাগে মৎস্য শিকারে নিয়োজিত ছিল। এই জাহাজ দুটো নাবিকদের কোনো ধারণাই ছিল না যে স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং যুক্তরাষ্ট্র স্প্যানিশ বন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়েছে। মার্কিন নৌবাহিনী জাহাজ দুটো আটক করে, ফ্লোরিডার জেলা আদালতের শরণাপন্ন হয় এবং জেলা আদালত জাহাজ দুটো এবং মাছ ভর্তি কার্গো দুটি বিক্রির ডিক্রি প্রদান করে। এই ডিক্রির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। প্যারা বিচার্য বিষয়। এক, শান্তিপূর্ণভাবে মাছ ধরায় নিয়োজিত জাহাজ প্রাইজ অব ওয়ার হিসেবে আটক করা আন্তর্জাতিক আইনে বৈধ কিনা। দুই, এরূপ আন্তর্জাতিক আইন দ্বারা মার্কিন আদালত বাধ্য কিনা। এরূপ আন্তর্জাতিক আইন দ্বারা মার্কিন আদালত বাধ্য কিনা। রায়, এই মামলায় আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে আন্তর্জাতিক আইনের অধীনে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় মৎস্য শিকার কালে কোনো জাহাজকে যুদ্ধকালীন অবরোধের আওতায় আনা যাবে না। কাজে আদালত মার্কিন জেলা আদালতের রায় পাল্টে দেন এবং ক্ষতিগ্রস্ত জাহাজ মালিককে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে যদিও আন্তর্জাতিক আইনে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিধিবিধান নেই, তথাপি আদালত প্রথাগত আন্তর্জাতিক আইনের অধীনে এই রায় প্রদান করেন। দীর্ঘদিনের চর্চা এই প্রথা আইনের মর্যাদা লাভ করেছে। 1403 খ্রিস্টাব্দেও ইংল্যান্ডে এরূপ চর্চা দেখা যায়। এমনকি 1846 সালের মেক্সিকান যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র উপকূলীয় মাছ ধরা জাহাজ সমূহকে অবরোধের আওতামুক্ত রেখেছিল। কাজেই দেখা যাচ্ছে এই মামলায় একদিকে যেমন মৎস্য শিকারে নিয়োজিত ও জাহাজকে যুদ্ধকালীন অবরোধের আওতামুক্ত রাখার নীতি প্রতিষ্ঠা করা হয়েছে, তেমনি ভাবে অন্যদিকে প্রথাগত আন্তর্জাতিক আইনকে রাষ্ট্রীয় আদালত কর্তৃক বলবৎ করার সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। প্যারা, এতদ সত্ত্বেও ব্যাপক সংকট মিসাইল ক্রাইসিস কালে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার চারপাশে যে অবরোধ স্থাপন করেছিল তাকে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি আত্মরক্ষামূলক অবরোধ ডিফেন্সিভ কোয়ারেন্টাইন QUARANTINE হিসেবে অভিহিত করে একে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক আইনের চোখে এরূপ অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়ে থাকে। তেমনিভাবে যৌথ আত্মরক্ষার অজুহাতে আরোপিত অবরোধ আন্তর্জাতিক আইনের বিচারে বৈধ হিসেবে বিবেচিত হয় না। এরপর কৃষ্ট উদাহরণ হচ্ছে নিকারাগুয়া মামলা, যা পূর্বে আলোচিত হয়েছে। এই মামলার অবিটার OBITER ডিকটা DICTA অবিটার ডিকটাতে আন্তর্জাতিক আদালতের বিচারকগণ উল্লেখ করেন যে যৌথ আত্মরক্ষার অধিকার কোনো একক রাষ্ট্রের ব্যাখ্যা অনুসারে প্রযোজ্য হতে পারে না। এর কত অনুষঙ্গ আছে? ক, হুমকি হতে হবে প্রকৃত অস্পষ্ট বা ধারণা প্রসূত নয়। খ, ক্ষতিগ্রস্ত রাষ্ট্র কর্তৃক আত্মরক্ষার জন্য স্পষ্ট অনুরোধ জ্ঞাপন। এই দুই শর্তের কোনো একটির অবর্তমানে যৌথ আত্মরক্ষার অধিকার প্রযোজ্য নয়। চ্যাপ্টার 19 সমাপ্ত, পৃষ্ঠা 242 পর্যন্ত সমাপ্ত।